জিরি জিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, জিরি জিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, একি ব্যথা জাগে বড় একা লাগে চোখে যে মেঘ করে। নাকি কারো সয় কারো সয় না, তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কবু হয় না, নদী আমার সুনীল সাগর শুধুই খুঁজে মরে, একি ব্যথা জাগে বড় একা লাগে চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে। সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি, সবই জানি হায় সবই বুঝি, মন মানে না তাই তোমায় খুঁজি। হায় কপালে মোর আছে লেখা, যা চাই তা পাই না, এই দৃষ্টি থেকেও দু চোখ পাথর তোমার দেখা পাই না, ধুধু মরু চাইলে কি আর মেঘের ছায়া ঝরে, একি ব্যথা জাগে বড় একা লাগে চোখে যে মেঘ করে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমায়।